کتاب الکراہیت کتاب العضویت ساتھ کی شب ہاشیار مدھیے جی جائے سے دیکھتے سبھی مانتے رہتے تو کتاب الکراہیتر آگے مجھے لکھتے تھے کتاب الوزیر مجھے انیک مسالا سے کراہت ہے اور یہ سب ہے کتاب الکراہیت رکھتے کراہت ہے کیا تھے ہونا سکتا لیکن تو یہ تو جو پنجن میں مسالا مجھے تو دیر کم مولا رہا تھا سے تو جو مساکت ہے ادھر ایگر میں جو کراہت ہے سب تو ادھر کی وجہ ہے یہ وجہ صحیح ہے لیکن یہ অনেক মন্ত্রণ যে কিতাব উদিয়ার আকসার মাসের কিতাব সমত দ্বারা সালে কারাহিয়ত কেউ কেন আকসার মাসের কেদার মাসের দ্বারা সবুত আছে এই সবে অভিযোগ মধ্যে কি আছে ভাই সমাজ কাল আলা দিল্ল কাল মুসলিম বলছেন সকাল নাম কি মহান আল মুকুর মুকায়নে বাতিত কি মহান আল মুকুর কেন কি মুকুর তাহিদ হারাম না মুকুর মাত্র শব্দটা মন্ত্রকার হলে কি মাত্র তাহরিমি না মাত্র পঞ্চমী এই ব্যাপারে হোক কায়রা অনেক আলোচনা বল মরবিয়ান মোহাম্মদ নসান মনকুল হে মমত্র মত রয়েছে সারাতা পুরস্কার মমত্র মত দিকে বর্ণিত আছে আন্না কুল্লা মকরুইন হারাম প্রত্যেকটা মকরু কে ভাই হারাম অর্থাৎ মকরু খাই না এখানে পেলা কয়েক কোনো মকরু ذکر کرا تر مقصد کو تو ذکر ہے الا انه لما لم يجد في نص اتا ہاں محمد رضی جس کے اندر نص سے کاٹنی باتیں اور جس کوتی نص ہوا دینا جن ایک قرات میں جو کوتی نص ہوا دینا لام یتل کالے لو لفظ حرام نے استعمال کیا اس کے اندر لفظ حرام اے جن میں لفظ حرام سے پروا ہاں شکن سے یہ حرم کا قریب ہے مکرورا حرم کی بھائی کیا تھا اور یہ وہ ایک کتاب کرائی اس نے یہ مستمل ہے خان فصل کتاب کرائیت میں کتاب کرائیت ہے مذکر سے مضاف دیے لوگ کو رہا کرائے تو مانا بھائی مضاف ملے دیے لوگ کو رہا کیا نا کیا نا دل رہنے بلکہ مذکر کے لیے مضاف دیے لوگ کو وہ ہوا یس تم اللہ فصول یہ مستمل ہے چاند فصل مینا ایک فصل ہے فصل بھی اکلے وصول کھانے اور پینے تو کالا وانی بھی اکرہ ہو لحوم القتن و البان ہے البان ہوا جنی البان ہوا جنی و ابوال الابل ابانی ہوتی کہ مکرو ہے یا کہ گادے کا گادا اور گادی کا گوشت اسے نا گادا گادی گوشت ہو گئے بھائی اس کی دھول اور اونٹ کا پیسہ کالا بھائی سو مولا باس ہے ابھی ابو والے اور صحابہ نے بولے کہ لا باس ہے تو کہ ملائکہ نہیں ہے اور لا باس ہے تو کہ خلاف اولاد اونٹ کا پیشاب کیا ہے بولے اونٹ کا پیشاب کیا حلال ادھر تعبیر کرتے ہوئے اب اس مت کر محمد کروں جو تعبیر کرتا ہوں تعبیر کولا ویسو اور محمد قول ابو یوسف ابو یوسف رحمۃ اللہ قول محمود کی ان اللہ بادشاہ بھی ہے دال اس نے چلے استعمال کرنے کو سویدہ تک بجنہ حاضر دنیا ایک ہوتا نا پہن رہے تھے بھی ماں تک نہ مان سرات اول زبائی تھا کتاب سرات کتاب زبائی ان دے کہ جب میں کیوں رہے تھے بولا فلاں عید ہوا ہاں اس مسئلہ کو نہیں اس جملہ کو پیدا نہیں کر لوگوں ہم دودھ کے نہ حرم ارے یا مکروب متول لدن جنہیں ہم کو ہے وجہ ہوا کسے گھوڑ سکتے ہیں آخر حکم ہاں اور گوشت کا جو حکم ہے دودھ کا یہی حکم ہے کالا عید الاکل و شرب اور ادھان و تقیب پھر آنے تجاوے اور ہجرت لرجال و نساء نہیں جائز ہے کھانا پینا تیل استعمال کرنا خلوق کو استعمال کرنا پھر آنے تجاوے جنہیں برتن ہے سونے برتن جنہیں سونے گلاس جو تیل رکھا سونے پاتر میں دیکھی تیل رکھا خوشبو کے رکھا سونے چاندی کے برتن میں دیکھے ہوئے پورش مہیلا سبر آدم جاتی آدم سنت سبر جو جائے گا نہیں سر یہ قبل اللہ دی جو پیتے ہیں سونے اور چاندی کے برتن کے اندر ایسے نہیں جو پیتے سونے پانی پاتر پان پاتر سونے پھل سونے چاندی اور ان نام یوجر دل ہوتی کہ حرکت کرے گا اس کی پیٹ کے اندر جہنم کا آگ یوجر دل ہوتی کہ چاندی کے ایک برتن پانی کا پان پتر کام چکی بھائی استعمال کرنا ہمیں گرہن کرے سب ایسے کہ پینے یا کہ پینے میں ایسے کہ تیل کو تیل کا استعمال کر خوشبو کو جنہیں جن سے مانا کیونکہ اس کی مانا نہیں ہے ادھر اتنے بھائی استعمال کرو مانا ادھر استعمال کرو جائے نا ادھر استعمال ہوا جا کر مجھے تیل ایون کر مجھے بھائی آر جن سی مانا جن تجر کیا مشابہ ہے زینت مشرقین بزی مشرقین مشرقین کا ایک کے بھائی زینت من سب بھی کم من سب کم بابا مین ہوں اور تن تن زندگی کیا ہے مکری وقت کے اعتراف کرنے والا اعتراف کا کے بلا ہے نعمت سرکش لوگوں کے زندگی آیوش یہ کل بھائی سرکش لوگوں کے بھائی آئش اور سرکش لوکرا جی رکم جیون جاپن کریں تارا کل بھائی یہ دھرنے جیون جاپن کر سرکش لوکر متن ہو جا بھی کل بھائی سرکاشی کر زندگی جیون جاپن کرنا دیے استعمال کر تمہیں مسلمان ہو جی سیگل استعمال کر سرکار بھی جیون جاپن نہیں اچھا اچھا وہ ارے مجھ سے بھی ایسا کرنے والا یہ دیکھ لو بھائی খারাপের জামের সগির যুক্ত হবে, জামের সগির মধ্যে থেকে মূলত তাহারি জামের সগির হবে তাহলে প্রকাঞ্জন হয়েছে তাহলে কার হাতে গেল বাড়ি মক্র পুরুষ মহিলা নাহান নবী চলে বেশি না নাহা না তাহলে পুরুষ মহিলা যিনি সবাই সমান যে উমকে আম হন নিয়ে যা আম এইসবে এই হুকুম যে স্বামী আছে পুরুষ যেরকম স্বামী আছে মহিলাও কি কাজাল আকলো বি মেলা সাথে ধাবে এটাই খানা সোনো চন্দিকে চমচম খেলে চামচ মিলা কাতুন চমচা ব্যবহার চামচকে বলা বল একটাহার আর কে সোনা ভাবে শুনি কি কে সুই কে সার ভাবে কে যে স্বর্ণের সুই জায়গা তুমি কি সোনা ইস্তেমাল করবে ও কান্দিকে দুনিয়া কাজালিকে মাহাত তবু এই ধরনের দিঘা আছে কাল মিখালাতে দেখছে মিখালা হয় অত মিখালা বলে হয় কি ভাই মেলা আইনা অকাই এই ধরনের যেগুলি ইস্তেমালের বিষয় ইস্তেমালের বিষয় এই ধরনের যা আছে শরৎচন্দ্র পাত্র দ্বারা এগুলি ইস্তেমাল করে দেখিনি ভাই লাবাদ রসমানিয়াতের রসাস গুজার হিন্দু হাফি ওই মুজাহিকা নিয়ে ইস্তেমাল করে না বর্তন কিসকে সিসা রসাল করে শিখে না গুজার কাকে বলা হয় কাঠ অর্থ সিসা কাজ বিন্দু এক প্রকার পাত্র আছে যিনি যিনি বল আকিক এক প্রকার পাথর এইগুলিকে ইস্তেমাল করা কোনো এগুলি বর্তমানকে ইস্তেমাল করা কোনো মোজাইকা হ্যাঁ এই সবগুলো এই জমিতে সঙ্গে যিনি যে স্বর্ণচান দিত না স্বর্ণচান দিবিত অন্যান্য যিনি ধাতের দ্বারা তৈরি বর্তনকে ইস্তেমাল করেন চাইবে সুতরাং স্বর্ণচান দিবিত অন্যান্য ধাতের দ্বারা যে ওই করা হয় খাবার পত্র পাইপান পত্র হোক বা তেলের পত্র হোক সমাধানী হোক সবকে কী করে ইস্তেমাল করার চাইছে وقال شافعي يقول امام شافعي رحمه الله مقوى لانه في معنى قالوا لو كان حكم سنة تنديك جسيك تفاع كل بي حفر تنسيس انا يقول لي دلع دامي بطا تفاول دلع اينا هنكار كوي لهذا سنة تنديك إذا تجمعت بي سنة تنديك هنكار بيشي يقول لي دلع هنكار بيشي كيف بلين؟ شافعي قلنا الله يسكت বলে আমরা বলি যে না নিজে তফা করে মাকানা মিন আদতি কেউ কে ঠিক আদত নিয়ে তফা করু সকালের বেগে ধারণ স্বর্ণচারী নিমিত্ত অন্যান্য ধাতে দ্বারা তৈরি বর্তনে তাদের সেই যে আদত না স্বর্ণচারীর ইস্তেমাল করার যে মধ্যে তফা করে আদত এগুলোর মধ্যে তাদের কি না আদত লেহাজা আমরা বলি ইস্তেমাল করেন কে করবে جائز ہے محزن যেগুলির মধ্যে আলাদা কী রয়ে কোনো দিক তার আলাদা পাত হিসেবে স্বর্ণ লাগাইছে যিনি স্বর্ণ দিয়ে তৈরি না স্বর্ণের পাত পাকানো হয়েছে স্বর্ণ দিয়ে তৈরি করে না স্বর্ণের পাত তার মধ্যে কি লাগানো হয়েছে অথবা রূপার পাত তার মধ্যে এইসাই কে আয় মুক্র নিয়ে রূপ বিসর্জে সরলাকে হায় সর্জিকান্দ সর্জ মহাসন কি রূপ আবাসন পাঁচ পাকানো তিন বেজে যে cultural or to gain a bottle. Jin push. Or Julus allow procedure for the Pursim for the Kandabit. Yes, that's one of the Ashera Taki, I think they give a son of Pakanus. Sadir was a son of the heart, Jum was a kind of patim on the heart. God poor for us that they had more than this. What has Sandadida, Yamadikine, who was not? Who didn't talk to you? Who see what was standing over what night? The Pani Pankoto, the Diga Panko is in Rufal, the Raki, like Rufal Vatna, the Lemakos, like the Makoraki, the Kibalan, the Ekmo, the Karai, my own. Savanya writing. Mamano yet took a mother from. Where Poroska mother from Jenny Mukrago, Jenny Sonomai, Tandil. Villa has. I will ask you to do it. Sometimes on Saturday when they give it, what's on it? Allah is you close the Rica. How is the room to the day? Yes, Sunday Pastagano, will give it Aruba Pastagano. Kalamamot Yuba and Abi Hanida. Call them out, Bazne, Princess Nakolka, Abu Hanida. You made it as Shate on our women? What you want to use a corner there with Kashatama? Allah had a club. Key and I moved up Bob, the Zabu, the Proxy, the Bob, the map. You see a club for her, and I moved up Bob, and I moved up to the school. Jacket, turn among Tandidera, Mulan, he and that a lot of what I was trying to tell you the detective here in Mulan. Yes, trying to tell you the detective here in the world. Send you the price. It says that an eye was about the way for 20 school. I am a man. As they are, your credit to work at that. There are many generations of Sandidora Moronic. Well, Mesh Hazel was with Sandana. I read Sandini. Did I get Gibalahan? Mesh Hazel, San Kibalahan. I was in the other hand of her. Did I get Gibalahan? I have to do that. I am going to ask for the money. ہلکا بولا جدا پائدار جدا دیا اٹھے جنہیں گھوڑ بڑھتے گئے کی لگے لگام لگے تر مکھر میں اور پائدان بلا ہے جدا دارا جدیا اٹھے گولر مکھ لگام لگانی اچھا گولر پیچھنے سے ایک رسی لگے نا ارے پیچھن دے ایک رسی بن جانے لے تو لے دا وہ دیکھا گولا گاڑی یا کر دیکھ نیچے پیچھے دا ایک کی کرے مرشی لگائے تو مرشیٹا جدید تھے تو ارے پیچھنے تک رسی لے دے تو نا یہ آبار ادھر سن بچان دے دیا سر کپڑ دے دے دیا سجیت کرتے یہ اردو تو بلا ہے کہ دم چی جی دیکھیے کہ بلا دم چی بلا ہے بجے نہیں لے دے نیچے دے مرن کپڑے نقش نگر چاندی আর স্বর্ণ চান্দি রঙে রঙানো তো হয়েছে কিন্তু এটাকে স্বর্ণকে এখান থেকে আলাদা করতে করা যাবে আরে স্বর্ণ দিয়া রূপা দিয়া রং করা হয়েছে বর্তনকে কিন্তু এখান থেকে যেকে আলাদা করা যাবে নিকের বন্ধা একটা সুন্দর পাওয়া এই যে মোলা মাসাজি কেন উর্দু থেকে কি আলোরে লাল খরচ যেটাকে আলাদা করা যাবে ব্যবহার করতে পারবে কিনা দলিল দেশে কার সাথে আছে استعمال کرنا তাহলে সমস্ত বর্তমানটাই কেউটা আমি ব্যস্তমান করবো বায়ুকরা হোক বস ইয়েকে মুখে দেখবি হবে তাহলে যে যুদ্ধটা খালি এটা অন্য যুদ্ধের হুকুমের মধ্যে অন্য যুদ্ধের মধ্যে যে স্বর্ণ এবং চান্দি আছে লাদার যে যুদ্ধটা খালি এটা স্বর্ণের চান্দি হুকুমের মধ্যে এই জন্য তারা বলেন যে দেখবে আমার যা বস্তু মেরা মজার ধর দেশাকে ইস্তেমাল করা যায় মজার ধর হিসাব খান আবহানি বেরো তো কেছে যদি পরেশ নাগর স্বর্ণ চান্দির জায়গার থেকে তাহলে ওনার কাছে মুক্ত না দেশাকে আগের ইস্তেমাল কে যে মজার ধাপ অবস্থিত এটা কে বলছেন ভাই দিয়ে আবির আন্না জারি করতে হবে বলে এগুলি দিলে ভাই তার লা মোতাবের তো হবে তাহবের কোনো কে এতবার নাই ফালাই প্রভু কাল যুগবাদের মুখ্যমন্ত্রী হারে যুগবাদ কো সন্ধান হারিল দুবার প্লেটটা গেলে ভাই হারিল এটা কি কী বলা হয় উর্দুতে সন্ধান বলা হয় বাংলাতে এটা কী বলা হয় কাপড়ের এটা کیا جبا تل کیا ہے مکوبہ، جب مکوبہ کیا حریف کروریا جدی کیا جبا کپورے کی ہے تمہار زمان پیٹ جدی کی ہے سنگار کی ہے علام جیسا کہ علام نگر کے کپڑے کے اندر ہری کا ہے وہ مسمار و زاویل فس سے اور نگینا سونے کا فس کے اندر آنکھ جی کھٹی گلی سے آنکھ کھٹی گلی کے لیے بھائی سونے آج بیٹا سونے نا پہلے مت اوسط جی رکم تاری ہسے سیٹا کے استعمال کر کے سر بھائی جیسے پہلے میں تو যে আংটিটার যে একটা ঘর আছে না এটার এই দায়রাটা ঠিক থাকতে গেলে এই এখন এর মধ্যে পাথর লাগাইছে এই পাথরগুলি আটকাইতে কতগুলি কী লাগে সারাক লাগে না হ্যাঁ এইগুলি এগুলি শোনেন আংটিটার বসনের স্থান রয়েছে শোনেন না তার খুঁটিগুলি কি শোনেন আংটির মধ্যে যে পাথরটা লাগাইছে পাথরটা বসাইছে দিদা এই জায়গাটা আটকাইতে কী লাগে ফেরাক লাগে না এই ফেরাকগুলি দিলে ভাই স্বর্ণের কিন্তু আমকে ব্যাটটাই স্বর্ণের না তাহলে মস্ত হচ্ছে দিলে ভাই যেরকম মকরু না তোদের এখানে তাব হিসেবে মকরু না ওইগুলির মধ্যে তাব হিসেবে মকরু হ্যালো ফেরাক ফেরাকটা দিলে ভাই স্বর্ণ لكسنا ميخ برك من أرسل أجيرا له مجوسيا أو خادما فاشترى لحم كيسي شخص بيجا اپنے کیا ہے مزدور کو اور وہ مجوسی ہے یا تو خادم یعنی خادم مجوسی ہے مجوسی خادم با مجوسی رو بکتی بھائی جی یا کار کے بھائی سے بھائی مزدور کے بھائی سے সে বলে গোস্তি থেকে নাসরানি থেকে তোর মুসলমান থেকে গুঞ্জায় সে খানা সে খাইতে পারবে এতে কোনো সমস্যা নাই তার খাওয়ার সুযোগ আছে শুধু তার জন্য এটা খাওয়ার সুযোগ আছে কেন কৌল কাফের মকবুল মহামালা কাফের কা কৌল মকবুল এ মহামালা কেন কেন খবর সহি কেন তার কথা লাগে খবর সহি সাধারণে আকাশ এ কথা কার থেকে সাথে বিষয় ভাই আকের তোমাকে উকুল আন আকনি চিনি ও ও চিনি ও দিন ইউ তাকাদু হি হুরমত ان کا دین یہ ہے معتقد حرام ہے کہ کا سمست ادیان میں سے ادیان ہے کہ مٹھا حرام ان ہم لوگوں نے مٹھا بولا حلال ہے ہم لوگ مانتا ہے پوری ان دے تو نہیں دیتے جان نہ سے رہتی ہے اتنی نماز سو سے تو نہ سے رہو جو تو تو تیز ہے ہم اس میں راہ کو تیز نہیں ہے ہم تو پاس رہتے ہیں حالات سے جو مت سے نماز ہے اسے نہ مانو اے مانتا ہے হালাকে সমস্ত আদিয়ানে বাতিল হোক সহি হোক সব কাছে মিথ্যা করিবা ইউ তাকাদু বি হুরমত কে ওল হাজত মাসাদ ইলা কবুল আর হাজত না দাঁড়ি হওয়া উসকি কল কো কবুল কাজ কই যে তার কথা করিবা রং করে কাজ উপরে মাহালা কাছর সে ওয়াকে হুনে মাহালা মামলার কাস্তের সাথে আজির অর্থ কি তোমার হচ্ছে তোমার হচ্ছে কী রাখতে পার মজদুর আজির মানে পাব কাবলাই কি পয়েন্টটা না গাই হোক গাড়ি আমি সবাই আর গাই হোক সে কি করে কিনছে না যে ইহুদি থেকে কিনে না শান্তি কিনে মজুর কিনে নাই বলে আর এক মজুর সিট থেকে কিনে আছে نہیں اگر ہو گئے گائے گھر دادی کا گائے اس کے نہیں گنجائے اس کے لیے کھانا کہنا مانو جا کھانا دبیا تو گائے کبھی اس نے اگر دبیا ہو گائے کا کتاب مسلم کا لن لما کل قوله في الحل او لا يقبل فيه حلال میں تا کتا گرہن ہوئی سنا جائے مسلمان تھی کہ جنن تھی یہودی تھی کہ جنن تھی نفرانی تھی کہ جنن تھی تو ہلے کر مجھے تار پتا جان گرہن جیسے ہوئی حرمت میں مجھے بہتر آبا تار پتا کیا ہوگا جبکہ قبول کیا جب سی قول کا حلال ہونے میں یا اولا ہے قبول کرنا حرمت کیا تو یہ تار پتا کہ حرمت میں مجھے گرہن کرا جب اولا ہو گیا وہ یا جو جو جنہیں آج کرنا مجھے جمال تیرے بہت دنسی رہی تو یہ تیرے بہت نہیں یا جو جو جائز قبول کرنا ہدیہ کا یا جو عیوب والا بھی ہدیہ اور اذن جنہیں جو عیوب والا اور جسمول العبد بہت جائز یہ ہدیہ دیتے ابا اما کے ایزو دیتے با مہما پہلے غلام ہو با جاریہ ہو ہم برست پائے دار پتہ کی ہوگا قرآن دیتے والصبي أرتقين هذا لأن الهدايا تبعث عادة على حيث لو كان هدية أكثر بهدا جاتا ہے عادة رمتي شباب دو بيتي من الهدية برم کرے على حيث حد الحيث یہ لوگوں کے ہاتھ پہ کار کھلا میں ہاتھے جنہیں جاری کے لیونی ہاتھے لکھتے ہیں اذا لائن کنوں اس کے سابق ہوئے ہم دیکھے غلام بلو جانا مولا عزت دیتے ایسا کنار دینا سے کنا سب ہو گیا ہم شاہد دیا تھا وہ سمبھاو اور یہ ممکن ہو کے لیے ساتھ میں لانا شہود کو اللہ کی نے مولا کے عزت پر ان نظر میں وقت چلنے کیا ہے زمین کے اندر صبر کے وقت تو سمجھے نا صبر سمجھ تار کی بھائی شاکی نے وقت نیا جب تر دن سمبھو نہ اس لیے اور موبائل تو سوکھ ہر دے اور موبائل تو بازار کرے گیسے تین مین دورے بازار گیسے جاؤ رہے دو جن ساکھی لیے جاؤ تو جو سمبھو لاکھ کرو کو تو ساکھی بارہ دیو کو تو موبائل تو بے ساکھی نہیں کرنا رنگدار بازار کرنا بھائی ان کے موبائل اتنی بول کرو اگر بول نہیں کیا جائے ہاؤ لائی کے قول کو تو وہ موصل ہوگا حرف کی طرف جیسا منس کی ہوئی بھی بول بھی کمی تعداد پتا کے گرہن نہ کر لے منس کی ہوئے پھر جامع سبھی جا کال آج جائے گا جامع سبھی دھن جن بھی بول رہا تم با سمی مولیا لے کیا ہریا مجھے بھیجا میرے مولا نے آپ کے پاس ہدیہ کچھ ہم کے ہم نے کسم مولا پڑے تھے کی چاہے ہدیہ بکر نہیں چاہے بہت جائز ہے وہ جن گنجائش ہے اس کے لیے وہ رجوع کے لیے ہدیہ کھول رہا اس کا دریا کھول رہا یہ دریا کی کیوں کرتے ہوئے گرہن کرتے اور جن مولا فل کا بھائی نا مائزا اخبار فرق نہیں ہے تو خبر دے مولا کے ہدیہ کے ساتھ مولا کا یہ ہاں اس کے شیخ حسین ہدیہ تو مولا پڑھے تھے جب گھر جی کر تر ساتھ ہی تو سب ہدیہ حسابے پیش کر رہا ہدیہ میں پیش ہوتے جو گھر جی کر گئی جاؤ تو تر جاتی کو تو نہ انہیں بکٹن دیا پڑے تھے یہ کہ گھر جی کر نا তার তার জাতিগত ব্যাপারও হাতে হিসেবে যদি কেউ মামলা পাড়াইছে এ কথা বলে তো এটা কী হবে গ্রহণযোগ্য ওই ফরক নিয়ে মায় যাকবাদ যা খবর দেওয়া হয়ে যায় মামলা হাজিয়া বৃন্দ মামলা কা গাইরা গাইরা চালিয়া কা বুঝলি ও নকশিয়া উসকে নকশকা বিমা কোন না যেন এটা কাজসূত্রের সাথে হয়ে থাকে, বুঝলি? আর আকসার কাজ দিকে হাদিয়া এই সমস্ত ব্যক্তিগত দিকে পাঠানো হয়। ব্যাপারে কি তাদের করা খণ্ডিত হবে না, শরীর ব্যাপারে কাজ বন্ধ হয়েছে। Thank you.